জন গাউলে জন গাউ জো জো আলে ফেব কাউলে ফেব কাউ নানা হরনুন ফেব কাউ দে রেগো ছোরগো নামসা তারিম ইয়াংলা পালো খাজি ক্রান্তি থিগো গাংসা বেনান হুলবা গিখেন লাসি শীতসাই শিলা বরু ইয়াংলা হুল ফিরতা বসি গ্রান সাই তারে এন্দে রাংসা রাংসা তাসি আটি গ্রান সাই তারে এন্দে রাংসা রাংসা তাসি আটি লাসো ফ্যাফুল্লা দর্জে লামালা প্রস্তুতি হুলবালা মৈজেন গ্যামসে ছিম ছার হুলসা হুলঠিম জম্মাসে সেংলা তালা তর ওতেসে গেখেন হ্যাংলা বেনান থোকথাং পুরা তালা বিশি আমান গো হুলবা হ্যাংলা বোরি খাবা গে থুম্বা আরে হুল্লা শোষক সামন্তী যোগু ছোনবো মুদে দোনা হ্যাংদা নাংবা প্রয়াস লাবন তালা জব দোনা হুলডি প্রাংবোদিন ফুকপো গুংলা অসমানতা মুসিন টিলা তব দোনা হুলবাসে লিচ্ছা গাছা সংঘর্ষ লাবন তালা হ্যাংসে পিনবা ছারঠিম শোভা অধিকার দা তিলালা জালি ফটা জুগুসে কাবা গ্যাং রা বারি ছেজি সেমরি খেনগো হুলবা হ্যাংসে বিদ্রোহ লাবন তালা হ্যাং ডিক্সি রেসামি চুরি আতা বিবা তিলাই আরে থেতাসি দোষী গোর্কি হাইলা মৈজেন রাংনি লাঙ্গনছাং হুলবালা মৈজেন লোকতন্ত্র খাজি বিশি তাংনা তাংনান তুঙ্গাল রি বলতোবা দারিম ছার তাজি বিশি তাংনা তাংনান মিখলিলা গৈরি ক্যালদোবা দুঃখী প্রাংবল মৈজেন হুলবালা মৈজেন ছার নেপাল সেংবা গেদা তামসালিং শোভা অভিয়ান দা গারা দোষী কাবা জুগুলা বিরুদ্ধ জ্বালামুখী দোষী রাপ্পা কাদেলা মৈজেন হুলবালা মৈজেন দান্দেন থারবা ইয়াংজি বিশি ঢুক্ক আতানা অজন ইয়াংলা থোপথাংলা ক্রান্তি তোর থিদোলা মিশে মিদা লাবা লেবা ফেবাদেন অত্যাচারলা অন্ত্য বাঁকি মলা অজন মেবন থোসি নিদোলা সামন্তিগলে দরবার গ্যাম্চে তাপসাইনন ষড়যন্ত্র জারি মুলা অজন ছেবরি তয়ার তাসি টিদোলা বিবা যুগুল মৈজেন হুলবালা মৈজেন রাংনি লাঙ্গন সাংানিলা প্রস্তুতি গোর্খি হাইলা মেন্দোলা ফোলে হুলবালা মৈজেন হুলবালা মৈজেন ছাড় দাঙ্গ